بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والمرسلات عرفا শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ু فالعاصفات عصفا আর প্রলয়ঙ্কারী ঝটিকার والناشرات نشرا শপথ সঞ্চালনকারী বায়ুর فالفارقات فرقا আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর فالملقيات ذكرا এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ উযরান আও নুযর উযর আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য ইন্নামা তুআদুন লাওয়াকি' নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবিশ্বম্ভাবী ফাইযান নুজুমু তুমিসাত যখন নক্ষত্র রাজির আলো নির্বাপিত হইবে وإذا السماء فرجت যখন আকাশ বিদীর্ণ হইবে وإذا الجبال نسفت এবং যখন পর্বতমালা উন্মূলিত ও বিক্ষিপ্ত হইবে وإذا الرسل أقتت এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে لأي يوم أجلت এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন দিবসের জন্য ليوم الفصل বিচার দিবসের জন্য বিচার দিবস সম্বন্ধে তুমি কি জানো সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব অপরাধীদের প্রতি আমি এরূপেই করিয়া থাকি সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে ইলা কদরিম মালুম এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিত ভাবে আমি কত নিপুণ স্রষ্টা সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারী রূপে জীবিত ও মৃতের জন্য وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا আমি উহাতে স্থাপন করিয়াছি সুদূরে উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য انطلقوا إلى ما كنتم به تكذبون তোমরা যাহাকে অস্বীকার করিতে চলো তাহারই দিকে انطلقوا إلى ظل ذي ثلاث شعب চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে لا ظليل ولا يغني من اللهب যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে ইন্নাহা তারমি বিশাররিন কালকাসর ইয়া উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য কাআন্নাহু জিমালাতুন সুফ উহা পীতবর্ণ উচ্চ শ্রেণী সদৃশ ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, ইয়া এমন একদিন যেদিন কাহারও বাকস্পূর্তি হইবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতযিরুন, এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওজর পেশ করার। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন, ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমাদের কোনো কৌশল থাকিলে তাহা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, অবশ্যই মুত্তাকিরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন, তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ, তোমরা আহার করো এবং ভোগ করিয়া লও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ওয়াইযা ক্বীলা লাহুম ইরকাউ লা ইরকাউন, যখন উহাদেরকে বলা হয় আল্লাহর প্রতি নত হও, উহারা নত হয় না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। فبأي حديث بعده يؤمنون, সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন কথা বিশ্বাস স্থাপন করিবে।